ମହାପ୍ରଳୟର ପୟୋଧି ଜଳରେ ଭାସି ଯାଉଥିଲା ବେଦ ମିନବତାରେ ବେଦକୁ ରଖିଲ ଘୁଞ୍ଚିଗଲା ପରମାଦ ହସିଲା ସଂସାର ଆହେ ଚକ୍ରଧର ରକ୍ଷା ହେଲା ପ୍ରଭୁ ବ୍ରହ୍ମ ଜ୍ଞାନ ତୁମେ ରାମ ତୁମେ ଶ୍ୟାମ ତୁମେ ନାରାୟଣ ତୁମେ ଗୀତା ଭାଗବତ ତୁମେ ପାରାୟଣ ଜଗନ୍ନାଥ ତୁମେ ପରମ ବ୍ରହ୍ମ ଯୁଗେ ଯୁଗେ ସତ୍ୟ ସନାତନ ଠିକି ଧରିଲ ପୃଷ୍ଠ ଦେଶେ ତବ କୁର୍ମବତାର ହୋଇ ଜଗତ ରକ୍ଷଣ ଆହେ ନାରାୟଣ ତୁମର ବିକଳ୍ପ ନାହିଁ ତୁମେ ନ ରଖିଲେ ଏ କରିବ ରକ୍ଷା ନିରାକାର ଅରକ୍ଷର ରକ୍ଷଣ ତୁମେ ରାମ ଶ୍ୟାମ ତୁମେ ନାରାୟଣ ତୁମେ ଗୀତା ଭାଗବତ ତୁମେ ପାରାୟଣ ଜଗନ୍ନାଥ ତୁମେ ପରମ ବ୍ରହ୍ମ ଯୁଗେ ଯୁଗେ ସତ୍ୟ ସନା ଯୁଗେ ପ୍ରଭୁର ସାତଳ ଗାମୀ ହେଉଥିଲା ବେଳେ ଧରା ତନ୍ତ ମୁନେ ଟେକି ରଖିଲ ଧରାକୁ ପ୍ରାଣୀକୂଳ ରକ୍ଷା ହେଲା ଧନ୍ୟ ଧନ୍ୟ ତୁମ ଶୁକର ରୂପ ସେ ଯୁଗେ ଯୁଗେ ଶୁଭେ ଜୟ ଗାନ ତୁମେ ରାମ ଶ୍ୟାମ ତୁମେ ନାରାୟଣ ତୁମେ ଗୀତା ଭାଗବତ ତୁମେ ପାରାୟଣ ଜଗନ୍ନାଥ ତୁମେ ପରମ ବ୍ରହ୍ମ ଯୁଗେ ଯୁଗେ ସତ୍ୟ ସନାତନ ଅଧେ ନର ଅଧେ ସିଂହ ରୂପ ଧରି କାଷ୍ଠରୁ ବାହାର ହୋଇ ହିରଣ୍ୟକଶ୍ୟପ ପକ୍ଷ ବିଦାରିଲ ନଖ ମୁନରେ ଗୋସାଇ ପ୍ରହ୍ଲାଦ ପାଇ ନରସିଂହ ହୋଇ ନାମକୁ ବହିଲ ଆର୍ତ୍ତତ୍ରାଣ ତୁମେ ରାମ ତୁମେ ଶ୍ୟାମ ତୁମେ ନାରାୟଣ ତୁମେ ଗୀତା ଭାଗବତ ତୁମେ ପାରାୟଣ ଜଗନ୍ନାଥ ତୁମେ ପରମ ବ୍ରହ୍ମ ଯୁଗେ ଯୁଗେ ସତ୍ୟ ସନାତନ অতি দানে বলি দর্প দেখাইলা তা দর্পকু কল চুনা তিনি পাদ ভূমি দান মাগি তাকু পেশিল পাতাড়ে সিনা বামন রূপকু উপমা দেবাকু নাহি কেহি প্রভু ত্রিভুবন তুমি রাম তুমি শ্যাম তুমি নারায়ণ তুমি গীতা ভাগবত তুমি পারায়ণ জগন্নাথ তুমি পরম ব্রহ্ম যুগে যুগে সত্য সনাতন ধীরে ধরাকু ধইল হে প্রভু পরশুরাম পাপ বিনাশিল ধর্ম সংস্থাপিল করিল গর্ব গঞ্জন ভৃগুপতি তুমি এ ধরণী ধামে মহাবলিয়ার ভগবান তুমি রাম তুমি শ্যাম তুমি নারায়ণ তুমি গীতা ভাগবত তুমি পারায়ণ জগন্নাথ তুমি পরম ব্রহ্ম যুগে যুগে সত্য সনাতন তোয়া যুগরে দশরথ কোড়ে রাম রূপে অবতরী সীতাঙ্ক ছড়রে রাবণ বধিল সানুজ লক্ষ্মণ ধরি মর্যাদা পুরুষ অযোধ্যা নরেশ শ্রেষ্ঠ ভক্ত তুম হনুমান তুমি রাম তুমি শ্যাম তুমি নারায়ণ তুমি গীতা ভাগবত তুমি পারায়ণ জগন্নাথ তুমি পরম ব্রহ্ম যুগে যুগে সত্য সনাতন।